চৌফিনগর নিসারুন্নেসা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় 33তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে জাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে প্রায় মধ্য রজনী পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিনই আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যেও অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। শীতে মনে হয় আলহামদুলিল্লাহর আওয়াজও আজকে ঠান্ডা হয়ে গিয়েছে নাকি, কি শীত বেশি? আলহামদুলিল্লাহর আওয়াজ এত মনে হচ্ছে শীত এত বেশি যে আলহামদুলিল্লাহ আজকে ঠান্ডা হয়ে গেছে, যে আল্লাহ পাকে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আমার আলোচনা যারা ইতিপূর্বে শুনেছেন, আপনারা ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে হয়তো শুনেছেন এবং একটু আগে বলা হয়েছে যে শাহজাহানপুর উপজেলায় এই প্রথম আজকের এই মাহফিল। তো যারা শুনেছেন তারা মোটামুটি জানেন যে আমাদের আলোচনা কি রকম বা আমরা কি আলোচনা করি, কোন দিকে কি মানহাজ ফলো করি, কোন মানহাজের ভিত্তিতে আলোচনা করি, একটু মোটামুটি কিছুটা জানা আছে। তবে আমি প্রথমে একটা কথা বলেনি, ওয়াজ মাহফিলের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রেও একজন সহি আকিদার আলেমকে একজন আহলুল হাদিসের মানহাজে বিশ্বাসী আলেমকে সালাফে সালেহিনদের মানহাজের অনুসরণ করতে হয়। এজন্য আমাদের কাছে মুখ্য বিষয় শ্রোতাদের আকর্ষণ করা নয়, শ্রোতাদের আকর্ষণ, শ্রোতা বাড়ানো, আমার দর্শক শ্রোতা লক্ষ লক্ষ করা বাড়ানো, এটা একজন সালাফি মানহাজে বিশ্বাসী আলেমের মূল মাকসাদ নয়। একজন সালাফি মানহাজে বিশ্বাসী আলেম তিনি তার আলোচনায় সালাফদের মানহাজ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবেন না, তার আলোচনায় শ্রোতা থাকুক আর নাই থাকুক, শ্রোতা পাঁচজন থাকুক দশজন থাকুক, শ্রোতা দশ হাজার দরকার নাই। এটা হলো সালাফি মানহাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাংলাদেশে শ্রোতা আকর্ষণ করার জন্য অনেকগুলো উপকরণ আছে, যেগুলো কম বেশি আমরাও এই দেশের নাগরিক, ছোটবেলা থেকে এই দেশেই লেখাপড়া করেছি, এই দেশে বড় হয়েছি, আমরাও বুঝি যে কোন কোন জিনিসগুলো শ্রোতাদেরকে আকর্ষণ করে, শ্রোতারা বেশি আকর্ষিত হয়, এবং কোন কাজগুলো করলে দলে দলে শ্রোতা আওয়াজ মাহফিলে ভিড় জমায়, এগুলো কম বেশি আমরাও জানি এবং বুঝতে পারি। কিন্তু জানার পরেও বোঝার পরেও ওই দিকে হাত বাড়ানো পা বাড়ানো যাবে না। শতভাগ সালাফদের আকীদা সালাফদের মানহাজের উপরে অটল থাকতেই হবে। সালাফদের মানহাজ থেকে সালাফদের আকীদা থেকে একটু ডানে বামে সরলেই দলালা গোমরাহি তাদের ভিতরে এসে অবশ্যই পড়বে। এজন্য ওয়াজ মাহফিল এখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনার জায়গা, এখানে সুমধুর কণ্ঠস্বরের জায়গা নয়। কিন্তু আমাদের দেশের বক্তা হইতে হইলে সুমধুর কণ্ঠস্বর, বক্তার নামের সাথে লেখাও থাকে যে সুমধুর কণ্ঠস্বর। এখন যিনি কোরআন এবং সুন্নার দায়ী হবেন তিনি সুমধুর কণ্ঠস্বর হওয়ার প্রয়োজনটা কি? উনি তো এখানে গান গাইবেন না, উনি গানের শিল্পী না, উনি সুরকার না, উনি হবেন কোরআন এবং সুন্নার আলেম। এজন্য আমরা ইচ্ছা করলেও কোনো গান গাইতে পারবো না। প্রথম আপনাদেরকে বলে নিচ্ছি যে কোনো গান গাওয়া সম্ভব না, কারণ এটা সালাফদের মানহাজের খেলাপ। তারপরে বিভিন্ন ধরনের আজগুবি গল্প কিচ্ছা কাহিনী হাসি ঠাট্টা তামাশা এগুলো সালাফদের মানহাজের খেলাপ। আপনারা যারা মদিনা গিয়েছেন, বিশেষ করে হজের সময় বা উমরার জন্য মসজিদে নববীতে গিয়েছেন, মসজিদে নববীতে যে সমস্ত ওলামায়ে কেরাম দার্স দিয়ে থাকেন তারা বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম। তাদের সমকক্ষ আলেম বর্তমান দুনিয়ার কোনো দেশে কোনো অঞ্চলে নাই। এই সমস্ত ওলামায়ে কেরামের দার্সে বসলে হালাকায় বসলে দেখবেন কোনো ধরনের কোনো সুমধুর কণ্ঠস্বর নাই, কোনো হাসি তামাশার গল্পগুজব নাই। তাদের দার্সে হাজার হাজার মানুষ বসতে হবে এরকম কোনো জরুরত নাই। তারা মসজিদে নববীতে সারা জীবন দার্স দিয়ে যাচ্ছেন, তালিম দিয়ে যাচ্ছেন। এটাই ছিল যুগে যুগে সালাফে সালেহীনদের মানহাজ। কিন্তু আমরা আজকে সালাফে সালেহীনদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছি। আমাদের মূল টার্গেট ওয়াজ মাহফিলে কত বেশি শ্রোতা জমানো যায়, কত বেশি মানুষ জমানো যায়, কত বেশি টাকা পয়সা কালেকশন করা যায়, এগুলো আমাদের মূল মাকসাদ হয়ে গিয়েছে। কিন্তু আমার সম্মানিত ভাইয়েরা, তা আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমরা অল্প কথা বলবো, কথাগুলো একটা ক্লাসের মতো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কথাগুলো বোঝার চেষ্টা করব। এখানে যারা এসেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে যে এখানে যারা উপস্থিত হয়েছেন এরা সবাই কোরআন সুন্নার জ্ঞান পিপাসু মানুষ। এখানে হুজুগে বাঙালি তেমন শ্রোতা আসে নাই, এখানে যারা এসেছেন অরিজিনাল খাঁটি নির্বেজাল এলেম অন্বেষণের উদ্দেশ্যে এসেছেন আলহামদুলিল্লাহ। কি আমার ধারণা কি ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই, এবং আমরা যেই অল্প সময় আলোচনা করব, বেশি আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময় আমরা আলোচনা করব, এই সময়টুকু আমরা একটু ধৈর্য ধরে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমার আলোচনা সংক্ষেপে যে বিষয়ে করব সেটি হলো শিরক এবং বিদআত, এই দুটি বিষয় কেন্দ্রিক অল্প কিছু কথা বলবো। এগুলো তো অনেক ব্যাপক বিষয়, আমরা যদি সারা রাত শিরক বিদআতের আলোচনা করি বা এক মাসও আলোচনা করি এগুলো শেষ হবে না। এগুলো সম্পর্কে আপনারা জানেন, কারণ এই এলাকাটা আহলুল হাদিস এলাকা। আহলুল হাদিসের বড় বৈশিষ্ট্য হলো তারা শিরক এবং বেদাত সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান থাকে, ধারণা থাকে। এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য, যে তারা প্রয়োজনে তারা তাদের সম্পদের ক্ষতি হইতে রাজি, তাদের টাকা পয়সা লস হইতে রাজি, অনেক কিছু বিসর্জন দিতে রাজি, কিন্তু তারা কখনো শিরিক করবে না, কখনো তারা বেদাত করবে না। এটাই হলো আহলুল হাদিসদের মূল বৈশিষ্ট্য। এজন্য আহলুল হাদিস মানে তিনি শিরিক কিছু হলেও বুঝেন, বেদাত কিছুটা হলেও তিনি বুঝেন। তো বোঝা জিনিসগুলো, জানা জিনিসগুলো একটু বারবার আলোচনা করলে এগুলো আমল করা সহজ হয়ে যায়। এই জন্য আপনাদের জানা জিনিসগুলো বোঝা জিনিসগুলাই আমরা একটু আবার স্মরণ করাই দেওয়া, নতুন কোনো আলোচনা, নতুন কোনো বিষয় আমাদের আলোচনা নাই। প্রথমে আসি আমরা শিরক। শিরক কি জিনিস এটা আমরা সকলেই জানি, কারণ হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, আহলুল হাদিস বলেন, যত মত, যত পথ, যত তরিকা, যত মুসলমান পৃথিবীতে আছে, সবাই যখন ইসলাম গ্রহণ করে একটা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হয়, সেই কালেমাটা কি বলেন তো দেখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু। এই লা শারীকা লাহু না বললে কেউ ইমানদার হইতে পারে না। তাহলে প্রত্যেক ইমানদার জানে, প্রত্যেক মুসলমান জানে লা শারীকা লাহু মানে কি। যারা হজ করেছেন একটা তালবিয়া উচ্চারণ করে করে আল্লাহর ঘরের দিকে গিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়ার মধ্যে দুইবার বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে দুইবার আসছে লা শারীকা লাক। তাহলে এটা ইমানের মূল বিষয়, ইমানের অবিচ্ছেদ্য একটা অংশ লা শারীকা লাক। লা শারীকা লাক মানে আপনার কোন শরীক নাই, আল্লাহর কোন শরীক নাই। আমাদের দেশে কোরবানি করার সময় অনেক ফ্যামিলি একটা গরু বা একটা ছাগল কোরবানি করে, আবার অনেক ভাইয়েরা ছয় সাত ফ্যামিলি মিলে একটা গরু কোরবানি করেন না। যখন একের অধিক ব্যক্তি দুইজন তিনজন চারজন মিলে একটা গরু কোরবানি করেন, তখন এই কোরবানিটাকে কি বলে? শরিকানা কোরবানি বলে না আপনাদের দেশে? বলে। তাহলে বোঝা যায় একজনে যদি একটা পশু কোরবানি করে এটাকে শরিকানা বলে না, কিন্তু যখন দুইজন তিনজন চারজন মিলে যায় তখন এই কোরবানিটাকে বলা হয় শরিকানা কোরবানি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে শরিকটা কি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে মিলানো, সম্পৃক্ত করা, এটার নাম হলো শরিক। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি শিরকের সংজ্ঞা দিয়েছেন এভাবে, আশ-শিরকু ওয়া তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ। তাশরিকু গাইরিল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে, সেটা মানুষও হইতে পারে, জিনও হইতে পারে, ফেরেশতাও হইতে পারে, নবী রাসূলও হইতে পারে, ওলি আউলিয়াও হইতে পারে, সিদ্দিকীনও হইতে পারে, সুহাদাও হইতে পারে, গাছপালাও হইতে পারে, পশু পাখিও হইতে পারে, পাথরও হইতে পারে, সুতাও হইতে পারে, তাবিজও হইতে পারে, অনেক জিনিস হইতে পারে। এটা গাইরুল্লাহ। গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলার নাম হলো কি? গাইরুল্লাহ। এই গাইরুল্লাহকে আল্লাহর সাথে মা আল্লাহ, গাইরুল্লাহ মা আল্লাহ মানে গাইরুল্লাহকে আল্লাহর সাথে তাশরিক করা। কিসের মধ্যে? ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ ছাড়া অন্য কোন মখলুককে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, আল্লাহর সাথে মিলিয়ে নেওয়া, আল্লাহর সাথে আল্লাহর ক্ষমতায় আল্লাহর নামে আল্লাহর গুণাবলিতে আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদার বানিয়ে নেওয়া, এটার নাম হলো কি? ওরে কথা বলো না, কি রাগ করছেন? কয় আমরা তো সব জানি, আবার জানা জিনিস কয় যেন রাগ করছেন। হ্যাঁ, তাহলে বোঝা যায় এটার নাম হলো কি? শিরক। আচ্ছা, এখন কথা হলো শিরক করলে অসুবিধা কি? আমি করব আমার কাছে ভালো লাগতেছে, করলে অসুবিধাটা কি? অসুবিধা হলো কয়েকটা। এক নম্বর অসুবিধা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে, আল্লাহর অধিকারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হককে খেয়ানত করা, আল্লাহর হক লুণ্ঠন করা, আল্লাহর হক আদায় না করা। বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আছে, এই হকটা আদায় করা হয় না যদি বান্দা শিরক করে। বান্দার উপরে আল্লাহর হক হইল বান্দা আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক হইল আইয়াবুদুহু, বান্দা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা আর কোনো কিছুকে সম্পৃক্ত করবে না, শিরক করবে না। যখনই বান্দা শিরক করে তখনই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে ফেলে। হক নষ্ট করলে তাকে আমরা কি বলি? এবার বলেন দেখি, কেউ যদি কারো হক নষ্ট করে, আপনি আমার হক নষ্ট করছেন, আপনাকে আমি কি বলবো? জালেম। জালেম বলি না? যেহেতু জুলুম করছে আমার উপরে বলি না, যে এই লোক জালেম, আমার হক আমাকে দিচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। বান্দা শোনো, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, বাবা লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকটা হলো সবচেয়ে বড় মহান অপরাধ, শিরকটা হলো মহান জুলুম, জুলমে আযীম। খালি জুলুম না, জুলমে আযীম, এর থেকে বড় জুলুম আর হয় না। যেই লোক আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহর মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক তার সব কিছুর ব্যবস্থা করেন, এত নিয়ামত পাওয়ার পরেও যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, এই লোকের মতো নিমক হারামি জমিনে আর দ্বিতীয় কোনো মানুষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুধু জুলুম বলেন নাই, এটাকে বলছেন লা জুলমুন আযীম, এটা খালি জুলুম না, এটা মহান জুলুম, বড় জুলুম, এটা সবচেয়ে বড় জুলুম। তো বলে আমি জুলুম করবো অসুবিধা কি? অসুবিধা আছে না? কথা বলেন না দেখি আপনারা, এদিকের নিয়ম মনে হয় কথা না বলা নাকি? যে শাহজাহানপুরের নিয়ম হলো কোনো কথাবার্তা বলা যাবে না, চুপচাপ শুনতে হবে, এই নিয়ম নাকি? একটু কথাবার্তা বললেন, আমি জুলুম করলাম তো অসুবিধাটা কি? বলে জুলুম করছি, কই হয়েছে? সূরা আল আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। ঈমানটা কি করে নাই? জুলুমের সাথে মিক্স করে নাই। জুলুম মানে শিরক, শিরকের সাথে মিশ্রিত করে নাই। শিরক মুক্ত ঈমান যে মানুষগুলোর, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপত্তার অধিকারী, আখেরাতেও মানুষগুলো নিরাপত্তার অধিকারী। সুবহানাল্লাহ, মানুষগুলো দুনিয়াতেও নিরাপত্তা পাবে, আখেরাতেও নিরাপত্তা পাবে। যদি এটার উল্টান, যে মানুষগুলো ঈমান এনেছে, শিরক করেছে, এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপত্তা পাবে না, আখেরাতেও নিরাপত্তা পাবে না। জুলুম করলে, শিরক করলে দুনিয়াতেও নিরাপত্তা নাই, আখেরাতেও নেই। আজকে সারা দুনিয়াতে, সমগ্র পৃথিবীতে একটু চোখ বন্ধ করে দেখুন, কোন জাতি কোন মানুষগুলো সব জায়গায় মার খায়, কারা মার খায়, কথা বলেন না দেখি, কারা মার খায়? সারা দুনিয়াতে ফিলিস্তিনে কারা মার খায়, মিয়ানমারে কারা নৃশংস গণহত্যার শিকার হয়েছে, কাশ্মীরে কারা, সারা দুনিয়ার সর্বত্র সব জায়গায়, কোন জায়গায় ইহুদিরা মারে, কোন জায়গায় খ্রিস্টান মারে, কোন জায়গায় বৌদ্ধরা মারে, কোন জায়গায় হিন্দুরা মারে, এমন কোন জাতি নাই আল্লাহর জমিনে যেই জাতি মুসলমানকে না মারে। কিন্তু মার খাওয়ার জাতি জমিনে একটাই, সেটার নাম মুসলমান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, চিন্তা করিও না, পেরেশান হইও না, সারা দুনিয়ার নেতৃত্ব দিবে তোমরাই, সারা দুনিয়াতে তোমরাই বিজয়ী, তোমাদের পতাকা সারা দুনিয়াতে উঠবে। শর্ত হইল একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে আজকে আমরা আমাদের বিজয়ের পতাকা না উড়ে মার খাই কেন? আমাদের ইমানের ভিতরে শিরক ঢুকছে, এই শিরক ঢুকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নিরাপত্তার দায়িত্ব নিছিলেন, সেই নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিছেন। কারণ আল্লাহর ওয়াদা, যতদিন তোমাদের ইমানটা শিরক মুক্ত থাকবে, ততদিন উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দিবেন। এই জন্য দেখেন, খোলাফায়ের রাশেদিনের যুগে, তাবেঈনদের যুগে, তাবে তাবেঈনদের যুগে, যতদিন মুসলমান এই পৃথিবীতে শিরক মুক্ত ইমানের অধিকারী ছিল, যতদিন তাওহীদি ইমানওয়ালা মুসলমান ছিল, ততদিন পৃথিবীর কোনো জায়গায় মুসলমান মার খায় নাই। ততদিন সারা দুনিয়াতে মুসলিমদের ভয়ে অন্যরা থরথর করে কাঁপত, ছিল না এরকম? যখনই মুসলিমদের ভিতরে শিরক ঢুকেছে, তখনই পৃথিবীতে মুসলমান নির্যাতিত হওয়া, মার খাওয়া শুরু হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাই দিছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত ঈমান আনার পরে শিরক মুক্ত থাকবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যেমন নিরাপত্তাহীন হয়ে যায়, আখেরাতেও শিরকওয়ালা মানুষের নিরাপত্তা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম মুহতাদুন, যে মানুষগুলো শিরক মুক্ত ঈমানওয়ালা, এই মানুষগুলোই হেদায়েত প্রাপ্ত মানুষ, এরাই মুহতাদুন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, জুলুম করলে দুনিয়াতেও নিরাপত্তা থাকবে না, আখেরাতেও নিরাপত্তা থাকবে না। দুই নম্বরে আসেন, শিরক এমন এক অপরাধ, এমন এক গুনাহ, এই গুনাহ করে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কোরআনে কারিমে দুইটা আয়াত, একই আয়াত দুইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিরক করলে এটা এত বিষাক্ত শিরকটা তার সমস্ত নেক আমলগুলোকে বিষাক্ত বানায় ফেলে, সব আমল ধ্বংস হয়ে যায়। শিরকটা এত বিষাক্ত আটলান্টিক মহাসাগরের মাঝখানে গিয়ে যদি এক পোটা শিরকের বিষ ঢেলে দেন পুরা আটলান্টিক মহাসাগরের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যায়। কেমনে পাইলাম, কেমনে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি খালি আপনাকে জানাইতেছি না, পূর্বে সমস্ত নবীকে আমি এই কথা জানাই দিছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, ও আমার নবী একটা শিরক করবেন সমস্ত আমল বরবাদ। এখন নবীদের আমল এটা কুয়ার মতো, পুকুরের মতো, খালের মতো, নদীর মতো আমল না, এক একজন নবীর আমল এটা মহাসাগরের মতো আমল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আমল যদি এক পাল্লা রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এক পাল্লা রাখা হয়, কার আমল বেশি হবে? কথা বলেন না দেখি, কার আমল বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বেশি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হলো মহাসাগরের মতো, আমাদের আমল হলো কুয়ার মতো, পুকুরের মতো, খালের মতো, বিলের মতো, অল্প ছোট্ট একটু আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শিরক এমন এক অপরাধ, এমন এক গুনাহ, এটা যদি নবীরাও করে নবীদের আমলকে পর্যন্ত বরবাদ করে দিতে পারে, এরকম মারাত্মক সর্বনাশা অপরাধ হলো কি? শিরক। শিরক এমন এক মারাত্মক অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কারণে জান্নাত হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিই। কি সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ কয় না, নাউযুবিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কি আল্লাহর বান্দারা কিছু বলতে হবে না? একটা না একটা তো বলতে হবে। তাহলে যখন আযাবের কথা, যখন বিপদের কথা শুনবো তখন কি বলবো? নাউযুবিল্লাহ বলতে হবে তো। তাহলে আরো অসংখ্য আয়াত আর হাদিস আছে শিরকের কুফল সম্পর্কে। তাহলে বেয়াদবির চাইতে গায়ের হাজির ভালো, ভালো না? এটা বুঝেন তো, মানে বেয়াদবি করার চাইতে ওই জায়গায় অনুপস্থিত থাকা ভালো। এক জায়গায় যাই আপনি বেয়াদবি করলেন, তার থেকে ওই জায়গায় না যাওয়াটাই ভালো। তাহলে আমি আমল কম করি আর বেশি করি, কিন্তু আমার জীবনে আমি শিরক করা যাবে না। আমলে হয়তো আমার দুর্বলতা আছে, কিছু কম বেশি আছে, কিন্তু কোন অবস্থায় আমার শিরক করা, শিরক থেকে সবসময় 100 গজ দূরে থাকতে হবে। টাকের পিছনে লেখা থাকে, থাকে না? দেখছেন নি কোনোদিন কি লেখা থাকে? 100 গজ দূরে থাকুন। কেন দূরে থাকবেন? কারণ শিরক এমন এক বিষাক্ত, এমন এক সংক্রামক ব্যাধি, এটা থেকে যদি দূরে না থাকেন তাহলে আপনাকে যে কোনো সময় শিরক আক্রান্ত করতে পারে। হাদিসে কুদসি সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদ খাতিয়াতান, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসে, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু অনেক গুনাহ করছে কিন্তু জীবনে একটাও শিরক করে নাই, লাকীতুহু বিমিসলিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার সামনে হাজির হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, যত গুনাহ নিয়ে যায় নিরাশ হওয়ার কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কিন্তু খবরদার, কিন্তু খবরদার, কিন্তু খবরদার, আল্লাহর সাথে কোনো কিছুকে শেরেক করা যাবে না। যদি শেরেক ছাড়া অন্য অন্য গুনাহ থাকে, আল্লাহর রহমতের আশা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। কিন্তু শেরেক নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলা মাফ করবেন না। এবার আসি আমরা শিরকের কয়েকটা উদাহরণ দিই, তাহলে আমরা বুঝতে আরো সুবিধা হবে। আপনাদের এলাকায় মনে হয় আলহামদুলিল্লাহ কোনো শেরেক নাই, আছে না? ওরে আল্লাহ, মাশাআল্লাহ, তাহলে তো আপনারা আমার থেকে শেরেক আরো ভালো বুঝেন, একবারে প্র্যাকটিক্যাল ময়দানে সরাসরি আছেন। শিরকের আমরা অল্প কয়েকটা, শেরেক তো শত শত, চার পাঁচটা উদাহরণ দিলে বুঝবেন যে শেরেকটা কি জিনিস। একটা শেরেক হলো রিয়ার শেরেক, রিয়া, রিয়া বুঝেন, রিয়া মানে লোক দেখানো। আজকে দিন দিন মানুষের ভিতরে ইমানে যখন রোগে ধরে, ইমানের যখন অসুস্থ হয়ে যায়, তখন মানুষের মধ্যে রিয়ার রোগ বেড়ে যায়, রিয়া বেড়ে যায়। যার ইমান যত দুর্বল হয়, ইমান যত অসুস্থ হয়, রিয়ার রোগ তত বেড়ে যায়। কারণ ইমানদারের ভিতরে তাকওয়া বাড়তে থাকে, ইমানদারের ভিতরে এখলাস বাড়তে থাকে, ইমানদার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করে না, কারো সন্তুষ্টির জন্য করে না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো এখলাস। কিন্তু যখন ইমানদারের ইমানের ভিতরে যখন রোগে ধরে, তখন ইমানদার যা করে তা খালি দেখাইতে চায়, যা করে তা দেখাইতে চায়, যা করে তা দেখাইতে চায়। আজকে দেখবেন ফেসবুক বাহির হওয়ার পরে ইমানদারদের আমল আখলাক যা আছে খালি ফেসবুকে দিতে থাকে, সব খালি ফেসবুকে দিতেই আছে, দিতেই আছে। আজকে তার জন্মদিন, আজকে তার ছেলের জন্মদিন, ছেলে এই করছে, অমুক জায়গায় গেছে, অমুক জায়গায় খাইছে, অমুকের সাথে দেখা হয়েছে, সব মানুষকে জানাইতে চাও। এই জানাইতে চাওয়া এটা বড় একটা রোগ, এটাও ইমানের রোগ। আমি যদি ভালো কোনো কাজ করি, ভালো কোনো আমল করি, এটা করব একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। অনেক ভাইদেরকে দেখবেন হজে গেছে, হজে গিয়ে তাওয়াফ করে, সেখান থেকে একবারে লাইভ দেখায় বাংলাদেশে, ওয়াইফের কাছে দেখায়, বন্ধু বান্ধবের দেখায়, দেখো আমি কিন্তু আল্লাহর ঘরে তাওয়াফ করতেছি, আমার কেমন দেখা যাইতেছে। তাওয়াফ করে আর লাইভ দেখাইতে থাকে সবাই, সাফা মারওয়ায় সাই করে দেখাইতে থাকে, জামারা পাথর মারে আর লাইভ দেখাইতে থাকে, দেখো আমি শয়তান মারতেছি। হে, নিজে শয়তানে বসে রয়েছে, কি শয়তান মারব, নিজে ইবলিস, কি ইবলিস মারব। কিন্তু আরেকজনের দেখাইতেছে, দেখো আমি শয়তান মেরে ফেলতেছি, শয়তান মারতেছি না, শয়তানকে ব্যাগে ঢুকাই বাংলাদেশে নিয়ে আসতেছি, আনি এখানে আনি খুলে দিতেছি, ব্যাগের থেকে এখানে বাংলাদেশে আনি খুলে, এয়ারপোর্টে আসলে বোঝা যায় যে ওখান থেকে শয়তান সাথে করে নিয়ে আসছে। মাত্র হজ করে, তাওয়াফ শেষ করে এয়ারপোর্টে আসছে, এক একজন মাল কিনছে 100 কেজি 150 কেজি, এখন মাল আনতে পারবে 40 কেজি 45 কেজি, এখন দালাল খোঁজে কোনখানে ঘুষ দেওয়া যায়, ঘুষ দেওয়ার জন্য বাঙালি দালাল খোঁজে, বাঙালি দালাল আছে অনেক, এয়ারপোর্টে এয়ারপোর্টে ঘুরে খুঁজতে থাকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে কেমনে 2 নম্বরি করে মাল এগুলো আনা যাবে। তাহলে কি শয়তান রাখি এসছে, না শয়তান ব্যাগে করে নিয়ে আসছে, শয়তান সাথে করে এয়ারপোর্টে নিয়ে আসছে। তারপরে জিজ্ঞাসা করে, ভাই তোমার এখানে কতটুকু আছে মাল? মাল হয়েছে 60 কেজি, কয় 40 কেজি। মিথ্যা কথা শুরু করে দিছে, ঘুষ শুরু করে দিছে, প্রতারণা শুরু করে দিছে। বাংলাদেশে আসার পরে সুন্দর একটা লেবাস ধারণ করছে, ধারণ করে সবার নামের আগে দিয়ে আলহাজ লাগাই দিছে, লাগাই দিছে কি আলহাজ, কেউ যদি নামের আগে আলহাজ না লেখে, এই মিয়া আমি হজ করছি, আলহাজ লিখলে না কেন? তার ভাই আপনি তো খালি হজ করেন না, আপনি তো নামাজও পড়েন, তাহলে নামাজের জন্য একটা উপাধি দরকার, আল মুসল্লি। আলহাজ লেখার আগে লিখতে হবে কি? আল মুসল্লি। কারণ আপনি নামাজ পড়েন দৈনিক পাঁচবার, হজ করছেন জীবনে একবার, একবার করে যদি আপনার উপাধি আলহাজ চলে আসতে পারে, তাহলে এতবার নামাজ পড়ে মুসল্লি আসবে না কেন? তাহলে প্রথমে আসবে কি? আল মুসল্লি। তারপরে আপনি রমজান মাসে সিয়াম পালন করেন, আপনার নামের আসবে আগে আসবে আস-সায়েম। আল মুসল্লি, আস-সায়েম, আল মুসাক্কি, আল মুসাদ্দিক, এইভাবে যত ইবাদত করেন প্রত্যেকটার জন্য একটা একটা লকব লাগাবেন, লাগাইতে লাগাইতে শেষে আসি আলহাজ। কি বলেন? এই যে আলহাজ প্রকাশ করা, এটাও একটা রিয়া, এটাও মানুষকে দেখান যে আমি হজ করছি। কিছু ভাই আছে চারবার পাঁচবার হজ করছে, যখন আমাদের সাথে দেখা হয় তখন কেমনে বুঝাই বসে পাঁচবার হজ করছে, তখন কয় হুজুর শুনেন চতুর্থবার যখন আমি হজে গেছিলাম দেখি আরাফাতের ময়দানে এত বৃষ্টি, একেবারে সব ডুবে গেছে, মানে গল্প করতেছে, গল্পের ফাঁকে দি আমাকে বুঝাই দিচ্ছে উনি চারবার পাঁচবার হজ করছে, মানে চতুর্থবার হজে, পঞ্চমবার হজে, মানে মানুষকে দেখানো, মানুষকে দেখানো। যাকাত দিতে গেছে, যাকাত হলো এমন একটা ইবাদত, গরিবের হক, গরিবের সম্পদ, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাকে আমি সম্পদ দিয়েছি তোমার সম্পদের ভিতরে, গরিব মানুষের, ভিক্ষুক মানুষের, দরিদ্র মানুষের হক তোমার এখানে লুকাইত, এটা তার প্রতি অনুগ্রহ না, এটা গরিব মানুষের প্রতি আমার অনুগ্রহ না, এটা গরিব মানুষের হক, তাকে যাকাত দিব। রাতের অন্ধকারে তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে যাকাতটা পৌঁছাই দিব, ডান হাতে দিব, আমার বাম হাতে জানবে না, কিন্তু আমি যাকাত দিব। ঢাকা থেকে কয়েক ট্রাক মালামাল নিয়ে আসছি বগুড়া শহরে, আনে মাইকিং করা শুরু করছি, কালকে যাকাত দেওয়া হবে, দলে দলে মাঠের মধ্যে এসে লাইন ধরছে মানুষ, লাইন ধরতে গিয়ে যাকাত নিতে গিয়ে মানুষও মারা যায় বাংলাদেশে, শুনছেন না? এই দেশে মানুষও মারা যায় যাকাত নিতে গিয়ে। আবার যাকাত দিতে গিয়ে খেয়াল রাখে, এক কামে দুই কাম, দান গাড়ে সয়াম, এই প্রবাদ বাক্যটা বুঝছেন? এটা বুঝবেন না, এটা আপনাদের এলাকার প্রবাদ বাক্য না, এটা অন্য অঞ্চলের প্রবাদ বাক্য, মানে একসাথে দুইটা কাজ সারাই ফেলবে। একটা কাজ হইল ধান আসছে, ধানের সিজন, ধান রোদে দিছে মাঠের মধ্যে, ধান রোদে দিছে, দেওয়ার পরে এখন আমেরও সিজন, ধানেরও সিজন, আমের সময় যে সময় ওই সময় কিন্তু ধানও আসে, আসে না? একসাথে দুইটা আসছে, এখন এত কাজ একসাথে, আম খাওয়ার সময় পাইতেছে না, আম যে খাইবো একটু বসে ওই সময়টাও পাচ্ছে না, তখন কি করছে? পা দিয়ে ধান, ধান রোদে দিছে, ধান শুকাইতেছে, পা দিয়ে ধানের কাজ করতেছে, আর হাতের মধ্যে আমও নিছে একটা, এখান দিয়ে আম খাইতেছে, পা দিয়ে ধানের কাজ করতেছে, একসাথে দুই কাজ সারাইতেছে। যেমন অনেকে দেখবেন বাথরুমে গিয়ে একসাথে দুই কাজ সারায়, এদিকে সিগারেটও খায়, এদিকে অন্য কাজও সারায়, এরকম আছে না? কেমনে বুঝছেন আছে? আপনি কি দেখে আসছেন টয়লেটে যাই তো বুঝলেন কেমনে? বুঝছি পরবর্তীতে আমরা যখন ওই টয়লেটে যাই দেখি সিগারেটের ধ্বংসাবশেষ ওই টয়লেটে পড়ে আছে, পিছনের যে ধ্বংসাবশেষ লাস্টের যে অংশটা এটা টয়লেটে আছে, আছে না? কিন্তু টয়লেটের ভিতরে কোনোদিন আপেল কমলার চামড়া পড়ে রয়েছে দেখছেন নে, কমলার খোসা পড়ে রয়েছে এরকম দেখছেন কোনো টয়লেটে? যে বসে বসে কমলা খাইছে আর দুই নম্বর কাজ সারাইছে দেখছেন? কোনোদিন দেখছেন বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, বিরিয়ানি খাইছে আর এই কাজ সারাইছে দেখছেন? নাই। তাহলে বোঝা যায় টয়লেটে গিয়ে আর কোনো খাবার খায় না, আল্লাহর বান্দারা একটা খাবার খায়, যে খাবার টয়লেটে গিয়ে খায় ওই খাবারের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন খাবায়েস। আর আল্লাহ পাক বলছেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, সমস্ত খাবায়েস খাবার আমার মুমিন বান্দাদের জন্য হারাম করে দিলাম। এজন্য বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন সিগারেট হারাম, ধূমপান হারাম। এটা হারামের দলিল হলো এটা যে এটা খাবায়েস খাবার। আমার ভাইয়েরা এবং বোনেরা, জাকাত নিয়ে আসছে কয়েক ট্রাক, এনে ঘোষণা দিছে অমুক দিন জাকাত বিতরণ করা হবে। চিন্তা করে নিল একসাথে কয়েক কাজ সারাই ফেলি, জাকাতও দেওয়া হবে। আবার সামনে ভোট আসতেছে, নির্বাচন আসতেছে, ভোটটাও কিনা হয়ে যাবে। সবার হাতে একটা শাড়ি একটা লুঙ্গি একটা ভোট, একটা শাড়ি একটা ভোট একটা লুঙ্গি একটা ভোট, কি বলেন? তাহলে জাকাতও দেওয়া হইলো, আমার অন্য কাজও হাসিল হয়ে গেছে। তাহলে বোঝা যায় এই ইবাদতের ভিতরে রিয়া ঢুকে গেছে, এই রিয়াটা হলো শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য শিরকে খাফি গোপন শিরকের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় করতেছি। আর গোপন শিরকটা হলো রিয়া, গোপন শিরকটা হলো রিয়া। আজকে দেখবেন যা করে আমাদের উদ্দেশ্য খালি মানুষকে দেখানো, সব কিছুর ভিতরে মানুষ দেখানো, লোক দেখানো। আল্লাহর জিকির করি সেখানেও উদ্দেশ্য মানুষকে দেখানো। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছায়া দিবেন। সপ্তম শ্রেণীর মানুষগুলা হইল ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ওই মানুষগুলাকে দিবেন যেগুলো রাজুলুন যাকার আল্লাহ, আল্লাহর জিকির করে খালিয়ান। খালিয়ান মানে কি? খালি খালি, একা একা, নির্জনে, গোপনে, এরকম মাঠে ময়দানে বসে সমস্বরে জামাতবদ্ধভাবে চিৎকার দিয়ে দিয়ে নয়, জিকির করে কিভাবে? খালিয়ান, একা একা, ঘরের কোণে চুপে চুপে। আল্লাহর জিকির করে আর দুই চোখ থেকে জর জর করে পানি ঝরে, আল্লাহর মহব্বতে পানি ঝরে। জিকির করে আর লাফ মারি স্টেজে উঠে যায় না, জিকির করে আর দৌড় মারে না, জিকির করে আর বাস ধরে উপরের দিকে উঠে যায় না, জিকির করে আর নাচানাচি করে না, আর বলে না যে কার জিকির করবো, মাওলা তো ইহানে বই রয়েছে। এই জিকির দেখছেন নি ফেসবুকে, মাওলা তো এখানেই আছে, কোন মাওলা জিকির করবো, খোদা তো এখানে বই রয়েছে। ফির সাহেবের কইতেছে খোদা তো এখানে বই রয়েছে, কি খোদার জিকির করবো, নাউজুবিল্লাহ। এই জাতীয় জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। এই জিকিরের মাধ্যমে রিয়ার সম্ভাবনা আছে, মানুষ মনে করবে আমি বিরাট জাকিরিন হয়ে গেছি, জিকিরওয়ালা হয়ে গেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর জিকির এমন ভাবে করো খালিয়ান, একা একা, ফাফাদাতাইনাহু, যাতে তোমার ভিতরে রিয়ার কোনো সম্ভাবনা না থাকে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওল বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে জিকির করো ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআন অনুনয় বিনয় করে, ওয়া খীফা লুকিয়ে লুকিয়ে আল্লাহর ভয় অন্তরে নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাওল অনুচ্চ স্বরে চিৎকার করে করে নয়। আল্লাহ পাক শিখাই দিয়েছেন আল্লাহর জিকির কিভাবে করতে হবে। তাহলে জিকিরের ক্ষেত্রেও রিয়া থাকা সম্ভাবনা রাখা যাবে না। কোনো ইবাদতের ক্ষেত্রে, কোনো আমালের ক্ষেত্রে রিয়া থাকলে সেটা কি হয়? শিরকে খাফি হয়, গোপন শিরক। দেখবেন আমাদের মনে যাই করি, অনেকে তাহাজ্জুদ পড়ে আর লোকজনেরা পাইলে কয় কি ভাই আজকে তাহাজ্জুদের সময় উঠছি, খালি ঘুম আসে, খালি ঘুম আসে, মানে এটা দিয়ে বুঝাইতে চায় আমি তাহাজ্জুদ পড়ছি, মানে বিভিন্ন ভাবে বুঝাইতে চায় যে আমি এই আমল করি, ওই আমল করি, এই আমল করি। এগুলা মানুষকে শুধু বলতে চায়, বলতে চায়। যদি আমি ইবাদত করি, আমল করি একমাত্র আমার আল্লাহর জন্য, মানুষকে শোনানো দরকার নাই। সেই তিনজনের ঘটনা আমরা সবাই জানি, প্রসিদ্ধ হাদিস, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাদেরকে প্রথমে জাহান্নামে দিবেন সবচেয়ে বড় বড় কারিউল কোরআন, কোরআনের কারি, কোরআনের আলেম, কোরআনের তাফসির কারক, বড় বড় আলেম, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেন? রিয়ার জন্য। বড় বড় শহীদদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন রিয়ার জন্য। বড় বড় দানবীর, বড় বড় দানশীল, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন রিয়ার জন্য। তাহলে রিয়া একটা শিরক। আরেকটা শিরক হলো বাংলাদেশের বহুল প্রচলিত শিরক, সেটা হলো ওয়াসিলা, ওসিলার শিরক, ওসিলার শিরক। ওসিলার শিরক বুঝেন? হ্যাঁ, ওসিলার শিরক বুঝেন? ওসিলার শিরক হলো বাংলাদেশের মানুষ মনে করে কেয়ামতের ময়দানে ওসিলা ছাড়া পার পাওয়া যাবে না। কয় মিয়া, বগুড়া শহরে তোমার মামলা চলে, তুমি সেখানে যাই কি নিজে নিজে মামলার মোকাবেলা করতে পারো নাকি? তোমার উকিল নিয়োগ দেওয়া লাগে, ব্যারিস্টার নিয়োগ দেওয়া লাগে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার বিচার হবে, সেখানে কি তোমার উকিল ব্যারিস্টার লাগবে না? মিয়া, সেখানে যাই তুমি সরাসরি কি আল্লাহর সাথে ইয়া করবা? সেখানে উকিল দরকার নাই? বাস, এই উকিলের কথা বলে, ব্যারিস্টারের কথা বলে, সুপারিশের কথা বলে মানুষকে উসিলা ধরার প্রতি উদ্বুদ্ধ করা হয়। কয় যার কোনো উসিলা নাই তার উসিলা শয়তান, উসিলা ধরা ফরজ। দলিলও আছে একটা কোরআনের আয়াত, সূরা আল মায়দার 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে বাঙালি বুঝে ফেলায়, দেখো আল্লাহ কি সুন্দর করে পুরো কোরআনটা আরবিতে নাজিল করছে, মাঝখানে একটু বাংলায় নাজিল করে দিছে। দেখো আল্লাহ পুরো কোরআন আরবিতে নাজিল করছে, কিন্তু মাঝখানে একটা অংশ বাংলায় নাজিল করে দিছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটারে মানুষ আরবি মনে করে না, মনে করে এটা বাংলা। এটা শুনলে দেখবেন যার তাফসিরের দরকার নাই, ব্যাখ্যার দরকার নাই। কই দেখো আল্লাহ উসিলা ধরতে বলছে, এটা বাংলা, এটা সবাই বুঝে গেছে। অথচ কোরআনে কারিম কোন ভাষা নাজিল হয়েছে? তাহলে বাবু তাগু ইলাইহিল ওয়াসিলা, এটাও আরবি। এটা আরবি থেকে ব্যাখ্যা সহকারে বাংলায় বুঝতে হবে। এখানে ওয়াসিলা মানে আল কোরবা। আল্লাহ পাক বলতেছেন, ওয়াতলুবুল কোরবা তাইলাই, আল্লাহর কাছে তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। নৈকট্য অনুসন্ধান করবা কিভাবে? নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে। প্রথম বলছেন আল্লাহ পাক ইত্তাকুল্লাহ, তারপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইত্তাকুল্লাহ মানে যত ফরজ ইবাদত আছে সব ফরজ ইবাদত করো, যত হারাম আছে সব ছাড়ো, এটা হলো ইত্তাকুল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো শুধু ফরজ ইবাদত করে বসে থাকি ইয়া বান্দা, ফরজের পরে নফল ইবাদত বেশি বেশি করে করো। শুধু ফরজ নামাজ পড়ি বসে থাকিও না, সুন্নত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো বেশি বেশি করে। শুধু যাকাত দিয়ে বসে থাকিও না, নফল সদাকা করো বেশি বেশি করে। হজ করে বসে থাকিও না, বেশি বেশি উমরা করো, নফল উমরা করো, নফল হজ করো। এরকম প্রত্যেকটা ইবাদত, নফল ইবাদত বেশি বেশি করো। আর শুধু হারাম থেকে বিরত থাকি বসে থাকিও না, নফল মাকরু থেকে অবিরত থাকো, ছোট কাটো মাকরু থেকে অবিরত থাকো। এটার নাম হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর এটাকে বাঙালি বানায় ফেলছে উসিলা ধরা। একজন মানুষ তার উসিলা হবে ইমান আর আমলে সালেহ। উসিলা হবে কি? ইমান আর আমলে সালেহ। আল্লাহর কাছে দোয়া করতে হলে ইমানের উসিলা দিয়ে দোয়া করবেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, রব্বুল আলামিন আমরা আপনার উপরে ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করে দেন। উসিলা কিসের? ইমানের। উসিলা হবে আমলে সালেহের। তিনজন সেই পাহাড়ের গুহার মধ্যে ঢুকার যে সেই সাহাবীদের ঘটনা। তাহলে ইমান আমলে সালেহের উসিলা, কোন ব্যক্তির উসিলা বা ব্যক্তিকে উসিলা বানানো, এটা কি শিরক? এমনকি আল্লাহ এবং তার মাঝখানে কোন ব্যক্তিকে মধ্যস্থতাকারী বানাইলে, ওয়াসিতা বানাইলে তার ঈমান ভেঙে যায়। কারণ আল্লাহর ইবাদতের জন্য কোনো মধ্যস্থতাকারীর দরকার হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যস্থতাকারী নন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য আল্লাহর ইবাদতটা কিভাবে করতে হবে সেটাই শুধু দেখাই দিয়েছেন। কিভাবে আল্লাহর ইবাদতটা করা লাগবে, ইবাদতের তরিকা, ইবাদতের সিস্টেম, ইবাদতের পদ্ধতিটা দেখাই দিয়েছেন। তাহলে একটা শিরক হলো উসিলার শিরক, আরেকটা শেরেক হলো তিয়ারার শেরেক। তিয়ারা, তিয়ারা মানে হলো কল্যাণ অকল্যাণ, শুভ অশুভ, ভালো খারাপ, এগুলা আল্লাহ ছাড়া অন্য কাউকে এগুলার মালিক মনে করা। শনিবার রবিবার শনিবার মঙ্গলবারে ভালো কোনো কাজ না করা, এই ধারণা দেখবেন বাংলাদেশের অনেক মানুষের আছে। বিয়ে শাদী ভালো কোনো কাজ তো শনিবার মঙ্গলবারে করা যাবে না, অন্য সময় করতে হবে, কারণ এই এই দিনগুলো ভালো না। তাহলে দিন সবগুলোই আল্লাহর, ভালো খারাপের মালিক আল্লাহ, শনিবার মঙ্গলবারের কোনো ক্ষমতা নাই। রবিবারে বাস কাটে না, আপনাদের এলাকায় কি বারে? জি, সপ্তাহে একটা দিন আছে যে দিন দেখবেন যে পুরো এলাকায় খুঁজলে বাস পাবেন না, কয়েকদিন বাস কাটলে একবার সর্বনাশ। অনেক এলাকায়, বেশিরভাগ এলাকায় রবিবারে, রবিবারে কাট না। তারপরে দেখবেন সকালবেলা প্রথম কাস্টমার সারাদিন বাকি দিবে, প্রথম কাস্টমার বাকি নাই, কারণ কি, প্রথমটা বাকি দিলে সারাদিন বাকিতে যাইব সর্বনাশ, প্রথমটা বাকিতে দেওয়া যাবে না। কোন কাজে, ভালো একটা কাজে বাড়ি থেকে বের হয়েছে, হঠাৎ একটা পাখি ডাক দিছে বাড়ির কোনায়, কো আজকে যাত্রাটা ভালো হয় নাই, পাখি ডাক দিয়ে দিছে, পাখি বুঝাইতেছে যে তোমার আজকে কাজটা ভালো হবে না। রাস্তা দিয়ে রওনা দিছে, হঠাৎ এক মহিলা খালি কলসি লই রাস্তায় যায়, কো অবস্থা সর্বনাশ, খালি কলসি দেখে গেছে, বা যাত্রা শুভ হয় নাই অশুভ হয়েছে। এই মুশরিকি শেরেকি চিন্তাধারা গুলা মুসলিমদের মধ্যে এসে গেছে শত শত, একটা দুটা না, দেখবেন এক বাড়িতে কয়েকশো আছে এরকম, প্রতি ঘরে ঘরে, প্রতি পরিবারে, প্রতি সমাজে, সব জায়গায় এই শেরেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেরেক থেকে তোমরা তওবা করবা এইভাবে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক, আল্লাহ আপনি ছাড়া কোনো কল্যাণ অকল্যাণের কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো শুভ অশুভ এগুলার কোনো মালিক নাই, আপনি ছাড়া সত্যিকারের আমার কোনো মাবুদ নাই। এগুলা হলো কয়েকটা শেরেকের নমুনা দেখালাম, এরকম অসংখ্য শেরেক সমাজে বিদ্যমান। এবার আসি আমরা বেদাত, আরেকটা জিনিসের নাম কি? বেদাত। বেদাতটা কি জিনিস? বেদাতটা বোঝা খুব জটিল, শেরেক বোঝা যত সহজ বেদাত বোঝা এত সহজ না। বেদাত বুঝতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফোরকান দিতে হবে, একটা আল্লাহর একটা বিশেষ রহমত লাগবে। আল্লাহর একটা বিশেষ রহমত না পাইলে, ফোরকান না পাইলে বড় আলেম হতে পারে কিন্তু বেদাত চিনবে না। বড় আলেম বড় বেদাতি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, বড় আলেম মানে বেদাত চিনে গেছে তা না, বড় আলেম সবচেয়ে বড় বেদাতিও হতে পারে। কারণ দুনিয়াতে জমিনে আজ পর্যন্ত যত বেদাত আবিষ্কার হয়েছে, মূর্খ মানুষেরা বেদাত আবিষ্কার করে নাই, বেদাত আলেমেরাই আবিষ্কার করে। এবং বেদাতের পৃষ্ঠপোষণকারীও থাকে ওলামায়ে কেরাম, বড় বড় আলেমেরা বেদাতের পৃষ্ঠপোষণ করে। দেখবেন বাংলাদেশে যত বেদাত আছে প্রত্যেকটা বেদাত আলেমেরাই পৃষ্ঠপোষকতা করে, সাধারণ মূর্খ মানুষ বেদাত বানায়ও না, বেদাতের পৃষ্ঠপোষণকারীও না। তাহলে উনি এত বড় আলেম, কোরআন হাদিস সব পড়লো, উনি এটা বেদাত বুঝলো না কেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, হে ঈমানদারগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া থাকে, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর নিয়ামত হিসাবে ফুরকান দান করবেন। কি দান করবেন? ফোরকান দিবেন, ফোরকান আল্লাহ রাব্বুল আলামিন। অনেক সাধারণ মানুষ নাম সিগনেচার করতে জানে না, এরকম মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন ফোরকান দিতে পারেন। আবার অনেক বড় আলেম তাকে আল্লাহ ফোরকান নাও দিতে পারেন। ফোরকান হলো এমন এক জ্ঞান, যে জ্ঞান দিলে কোনটা হক কোনটা বাতিল, কোনটা তাওহীদ কোনটা শিরক, কোনটা নূর কোনটা অন্ধকার, কোনটা সুন্নত কোনটা বেদাত, এটা চিনে যায়। এটা চিনার জন্য বড় বিশাল এলেম লাগে না, কম এলেম দিয়েও এটা চিনা যায়। এটার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ফোরকান লাগবে, আল্লাহ যাকে ফোরকান দেন তিনি সহজে এটা চিনতে পারেন। আমি সবসময় বলি যে ভাই, ঘরের ভিতরে খাটের নিচে একটা সাপ লুকাই রয়েছে, খাটের নিচে সাপ, ঘরের ভিতরে মুরব্বীরা আছে, বড় বড় অনেক লোক আছে, কেউ দেখে নাই। একটা বাচ্চা হঠাৎ করে খেলাধুলা করতে গেছে, দেখে খাটের নিচে একটা সাপ লুকাই রয়েছে। বাচ্চা আসে চিৎকার দিয়ে বলতেছে, বাবা এখানে সাপ, বাবা সাপ। সবাই কমিয়া, এ ঘরের মধ্যে এত বয়স্ক মানুষ, এত পণ্ডিত মানুষ, এত শিক্ষিত মানুষ, কেউ দেখলো না। মিয়া তুমি কয়দিন হয়েছে, বয়স কয় বছর হয়েছে, কয়দিন হয়েছে, তুমি কিসের সাপ দেখছ? কি বলেন? মিয়া 30 বছর বুখারি পড়াই, 30 বছর বুখারি পড়ছি, সারা জীবন পড়লাম, কোনো জায়গায় একটা রাফলিয়াদাইনের হাদিস পাইলাম না, কোনো জায়গায় একটু আমিন সশব্দে বলার হাদিস পাইলাম না, কোনো জায়গায় বুকে হাত বাঁধার হাদিস পাইলাম না, তোমরা এগুলো কই পাও? কি বলেন? দুদিন হয়েছে বাংলা বুখারি পড়ো, বাংলা হাদিস পড়ো, পড়ি পড়ি এগুলো কই পাইছো? আমরা এত বছর হাদিস পড়াই পাই না। পায় না কেন? হাদিস এগুলো তো আজকে 1400 বছর ধরেই আছে, পাইলো না কেন? না পাওয়ার কারণ হলো কিবির, না পাওয়ার কারণ হলো অহংকার। অহংকার যদি কারো ভিতরে থাকে, সে পুরো বুখারি পড়ে বলবো হাদিস এগুলো পাবে না, কারণ তার ভিতরে কিবির আছে, কিবির অহংকার। কিবিরটা কি? বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করা, হককে মেনে না নেওয়া। আমি আগেই ঠিক করে রাখছি আমার মাজাবের বাহিরে যত হাদিস আসুক মানব না, এটা আগেই আমার গিয়ার মারা আছে, স্ট্রং করে আমার সিদ্ধান্ত নেওয়া আছে। তাহলে আমি পুরা বুখারি পড়ে ফেলবো, কিন্তু এই হাদিসগুলো পাবো না আমি, কারণ আমার ভিতরে কিবির আছে, অহংকার আছে। অহংকার যদি থাকে, দেখবেন যে পাশের রাস্তা দিয়ে যাইব, রাস্তা এটা চিনবে না। এক লোক এরকম ফেরিতে করে করে আপনার জিনিস বিক্রি করতো, সবজি বিক্রি করে না, ফেরিতে করে, ভ্যান গাড়িতে করে, আপনাদের দিকে করে তো, ভ্যান গাড়িতে করে করে গাড়িতে এই সবজি বিক্রি করে, বিভিন্ন কিছু বিক্রি করে, করতে করতে এক সময় বড় লোক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। কিছুদিন পরে প্রাইভেট কার নিয়ে আসছে ওই রোডে দিয়ে, প্রাইভেট কার নিয়ে এসে লোকজনের জিজ্ঞা, ভাই রোড এটা কোন রোড, এ রোড এটা কোন রাস্তা? সবাইকে, মিয়া কয়দিন আগে যে ভ্যান গাড়ি লই এখান দিয়ে সবজি বিক্রি করছিল, রাস্তা হেইটা। আজকে সে প্রাইভেট কারে উঠার কারণে ওই ওই রাস্তা আসছে না, অথচ এই রাস্তা কত সে ফেরিতে সবজি বিক্রি করছে, এই রাস্তা কত ঘুরছে, কিন্তু আজকে সে চিনতেছে না, কারণ তার ভিতরে অহংকার ঢুকে গেছে, কিবির ঢুকে গেছে। কিবির ঢুকলে আসছে না, কিবির ঢুকলে আর হাদিস এগুলো খুঁজে পায় না। এখন ওই লোক যদি বলে, বড় বড় লোকেরা ঘরে এত মুরব্বী আছে, 100 বছরের মুরব্বী, উনি সাপ এটা দেখলো না, আমরা এত যুবক আছি দেখলাম না, বাচ্চা পোলাবাইন কেমনে সাপ দেখি গেছে, কি দেখতে পারে বাচ্চা পোলাবাইন? তাহলে ঘরের ভিতরে মুরব্বী আছে, যুবক আছে, সবাই আছে, সবাই না দেখলেও ওই শিশুটা সাপ দেখতে পারে, বড় বড় আলেম বেদাত চিনতে না পারে, অনেক বড় বড় জ্ঞানীও বেদাত চিনতে না পারে, কিন্তু একজন সাধারণ মানুষ যত বেশি লেখাপড়া জানে না সেও বেদাত চিনতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট এক নিয়ামত, এটা সবাইকে আল্লাহ নিয়ামত দেন না। এই জন্য বেদাত চিনা বাংলাদেশের সবচেয়ে জটিল। কারণ কি জটিল কেন এত? কারণ বেদাত গুলো দেখতে খুব সুন্দর, দেখতে খুব মজাদার, দেখতে খুব আনন্দদায়ক, শুনতে খুব মজা লাগে। দেখবেন আমি যদি এতক্ষণ যে ওয়াজ করছি, সালাফদের মানহাজে ওয়াজ করার কারণে এত মজা লাগে নাই। অনেকে কয় হুজুর কথা তো ভালো কিন্তু ঠান্ডা ওয়াজ, অনেক জায়গায় গেলে কয় হুজুর কি ওয়াজ করলেন, ওয়াজ তো খুব ভালো, কথাবার্তা ভালো কিন্তু কথাগুলো খুব ঠান্ডা, আমরা চাই একটু গরম ওয়াজ। কিন্তু গরম ওয়াজ তাৎক্ষণিক গরম করে দিতে পারবেন, বাড়ি যাওয়ার আগে ঠান্ডা হয়ে যাবে, ফজরের আগে ঠান্ডা, ফজরের সবার মসজিদে আর পাওয়া যাবে না, ফজরের আগে ঠান্ডা হয়ে গেছে। যে জিনিস তাড়াতাড়ি গরম হয় ওই জিনিস তাড়াতাড়ি ঠান্ডা হয়। কিন্তু সালাফে সালেহিনের মানহাজ হলো, আমার ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে সব সময় ঠান্ডা ওয়াজ করিবা, কারণ সমাজ পরিবর্তন করতে হলে ঠান্ডা ওয়াজ বেশি দরকার। ঠান্ডা ভাবে হেসে হেসে সুন্দরভাবে মানুষের ভিতরে বুঝাই দিবা, ঢুকাই দিবা তাওহিদ কি জিনিস, সুন্নত কি জিনিস, এটা এমন ভাবে ঢুকবে, এটা ঠান্ডা ভাবে ঢুকলে আর কোনোদিন মাথা থেকে বাইর হইব না, গরম ভাবে ঢুকলে কিছুক্ষণ পরে বাড়ি যাওয়ার আগে বাইরে যাব। এই জন্য সালাফে সালেহিনদের মানহাজ ছিল ঠান্ডা ওয়াজ। এই জন্য অনেকের কাছে কিন্তু ঠান্ডা আওয়াজ ভালো লাগে না। এখন যদি আমি যে কথাটা বলতেছিলাম, দেখেন এই সালাফদের মানহাজ ফলো করার কারণে আমি আপনাদেরকে নিয়ে একটা কবিতা গাইতে পারি নাই, গান গাইতে পারি নাই, কিছু দরুদ পড়তে পারি নাই, জিকির করতে পারি নাই। অনেকের কাছে এটা কেমন যেন একটু ফানসা ফানসা মনে হতো। ফানসা বুঝেন নি করে বুঝে না, ফানসা মানে ফান্তাবাতের মধ্যে লবণ ছাড়া। ফান্তাবাত ছিলেন, ফান্তাবাত ছিলেন তো, ভাতের মধ্যে পানি দিয়ে রেখলে ওইটাই তো ফান্তাবাত। ফান্তাবাত যদি লবণ ছাড়া খান কেমন দেখা যাবে? লবণ দিয়ে খাইতে হয়, ফান্তাবাতের নিয়ম হলো লবণ লাগে, আপনি লবণ ছাড়া খাইতেছেন। তো এখন যদি আমি এই ওয়াজের মাঝখান দিয়ে দিয়ে কয়েকটা গান গাইতাম, কয়েকটা যদি আমি গান গাইতাম আর দরুদ পড়াইতাম সবাইরে নিয়ে, সবাই মহব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি, মহব্বতের সাথে পড়েন, দেখতেন কত মজা লাগতো, কত ভালো লাগতো, লাগতো না? ওয়াজ মাহফিলে এগুলো না হইলে কয় ওয়াজ মাহফিলে তো জমে না, তাহলে বোঝা যায় বেদাত না হইলে ওয়াজ মাহফিলও জমে না। কি বলেন? সালাফদের মানহাজ ফলো করলে খুব কঠিন থাকতে হয়, দৃঢ় থাকতে হয়, বেদাতের কোনো আশ্রয় নেওয়া যায় না। কিন্তু দেখেন বেদাত শুনতে মজা, দেখতে মজা, করতে মজা, বেদাত শুনতেও খুব মজা, করতেও খুব মজা, দেখতেও খুব মজা, সব ভালো লাগে। এই জন্য কয় শোনো এটা বেদাত হইলেও এটা কিন্তু বেদাতে হাসা না, মিয়া এটা বেদাত ঠিক আছে, তবে এটা বেদাতে সাইয়া না, খারাপ না, এটা বেদাতে হাসা না, সুন্দর বেদাত। বেদাত তো সুন্দরই হবে, সুন্দর যদি না হয় এটা তো মার্কেটে চলতো না, বাজারে চলতো না, বাজারে খাইতো না। ভেজাল জিনিস, দুই নম্বর জিনিস, নকল জিনিস যদি সুন্দর না হয় বাজারে এটা আপনি খাওয়াইতে পারবেন না, কেউ কিনবে না। ভেজাল জিনিস সুন্দর হইতেই হবে। আপনি যদি বাজারে জাল টাকার নোট নিয়ে যান, মূল টাকার চাইতে সুন্দর না হইলে জাল টাকার নোট বাজারে চলে না। আপনি যদি যত জিনিস দেখবেন বাজারে, মাছ যেটার মধ্যে ফরমালিন লাগাইছে ওটা দেখবেন মাছই বসে না, ঝকঝক করতেছে, সুন্দর দেখা যাচ্ছে, যাচ্ছে না? দেখবেন ভেজাল জিনিস যা আছে সব সুন্দর দেখা যাচ্ছে, বাহ্যিকভাবে দেখতে সুন্দর, ভিতরে কিন্তু সুন্দর না। এই জন্য বেদাত বাহ্যিকভাবে দেখতে সুন্দর থাকে, এই জন্য মানুষ বলে এটা তো বেদাতে হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত সব ধরনের বেদাত, হাসানা হইলেও দালালা, সাইয়া হইলেও দালালা, আর সমস্ত দালালা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য বেদাত যত সুন্দর দেখা যাক, বেদাত করা যাবে না। করলে কি হবে? মান আমিলা আমালান লাইসা আলাইহা আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, অনুমোদন দেন নাই, নির্দেশ দেন নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, কোনো আমল আল্লাহ কবুল করবেন না। বেদাতি পদ্ধতিতে যত আমল করবেন আল্লাহ পাক কোনো আমল কবুল করবেন না। বেদাতের সংজ্ঞাটা একটু বলি, বেদাত বুঝতে হলে তিনটা জিনিস ভালো করে বুঝবেন। এক নম্বর জিনিস হলো তুতলাকওয়ালা কুল্লেমা উহদেসা। বেদাতের প্রথম শর্ত হইলো এটা নতুন হইতে হবে। প্রথম শর্ত কি? এটা নতুন হওয়া লাগবে, পুরাতন হইলে হবে না। পুরাতন হইলে ওইটার নাম সুন্নত, নতুন হইলে ওইটার নাম। এখন নতুন পুরাতন বুঝবেন কেমনে? নতুন কোন সময়টা, পুরাতন কোন সময়টা? সবকিছু তো দুদিন পরে পুরাতন হয়ে যায়, হয়ে যায় না? আজকে যেটা নতুন, ২০ বছর পরে সেটা পুরাতন, পুরাতন হয়ে যাবে না? তো তাহলে তো যত বেদাত আছে সবই পুরাতন। আপনি নতুন পুরাতন কেমনি বুঝবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাই দিয়ে গেছেন কোনটা নতুন কোনটা পুরাতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا। আমার পরে যারা দুনিয়াতে থাকবা তারা দেখবে খালি اختلاف আর اختلاف, اختلاف আর اختلاف। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে اختلاف করা মানে বেদাত আর বেদাত। নবীর সাথে اختلاف করলে ওটা اختلاف থাকে না। আমার সাথে আপনি اختلاف করতে পারেন, এটার নাম اختلاف। কিন্তু যদি কোন যে না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে একমত না, আমি اختلاف করতেছি, তাহলে আপনি এটা বেদাত করছেন। এটা আকীদার বেদাত, আমলের বেদাত, ইমান হারানোর বেদাত। যদি আপনি নবী সাল্লামের সাথে একতালাফ করেন, নবী সাল্লাম বলতেছেন আমার পরে দেখবে অসংখ্য একতালাফ আর একতালাফ, একতালাফ আর একতালাফ, তখন তোমরা কি করবা? فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَدُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ তখন তোমরা আমার সুন্নত আর খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে শক্ত করে, দৃঢ় করে, মজবুত করে, মাড়ির দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখবা। এখানে দুটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, একটা হলো আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত। আমার সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কত বছর? ওরা এটাও জানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কত বছর? 23 বছর। 23 বছর হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশেদিন। খুলাফায়ের রাশেদিন কয় বছর? 30 বছর। 30-এ আর 20-এ কয় বছর? 30-এ আর 23, 53 বছর। এই 53 বছরের ভিতরে যতগুলো এবাদত, এগুলা সব পুরাতন এবাদত। 53 বছরের পরে যা বানানো হয়েছে সবগুলা নতুন। তাহলে এখন কত সাল চলে? 1441 হিজরি চলতেছে। 1441 থেকে 53 বাদ দেন, দেখি অঙ্কে কেমন চালু এই এলাকার ভাইয়েরা। 1441 থেকে কত বাদ দিবেন? 53 বাদ দিবেন। 53 বাদ দিলে আর কত বলেন দেখি, কত দ্রুত করতে পারেন? জি 1388। তাহলে এই 53 বছরের পরে, এই 1388 বছরের ভিতরে যত আকীদা উৎপত্তি হয়েছে, যত আকীদা বানানো হয়েছে, এগুলা সবগুলা নতুন, নতুন আকীদা। এই 1388 বছরের ভিতরে যত এবাদত বানানো হয়েছে, যত আমল বানানো হয়েছে, যত দরুদ বানানো হয়েছে, যত জিকির বানানো হয়েছে, যত আমল বানানো হয়েছে, এগুলা সব নতুন, এগুলা সব বেদাত। এই 1388 বছরের ভিতরে যত মুআমালাত, যত আখলাক বানানো হয়েছে, এগুলা সব নতুন, এগুলা সব বেদাত। এবার নতুন আর পুরাতন চিনছেন? পুরাতনের সীমা 53 বছর। এই 53 বছরের পরে যা, এগুলা সব নতুন। তাহলে খুঁজবেন এই ইবাদতটার গোড়া কোথায়, ওই 53 বছরে ছিল কিনা। যদি থাকে এটা সুন্নাত, যদি না থাকে এটা বেদাত। দুই নম্বর মনে রাখবেন, ফির দিন, বেদাত হইতে হইলে দিনের ভিতরে হবে, দিনের জন্য হবে না। দিনের কি হবে? দিনের মধ্যে, দিনের ভিতরে হবে, দিনের জন্য হবে না। দিনের জন্য হলে বেদাত হয় না, দিনের ভিতরে হলে বেদাত হয়। যেমন ধরেন আপনার আমার মসজিদগুলো একসময় কাঁচা মসজিদ, এখন পাকা মসজিদ হয়েছে, টাইলস হয়েছে, ফ্যান হয়েছে, এসি হয়েছে, কত কিছু হয়েছে না? তো বলে এগুলোও তো বেদাত, নবীর যুগে কি এগুলো ছিল নি? তাহলে নবীর যুগে না থাকলে সব বেদাত হয় না। যদি দিনের জন্য হয়, নামাজের জন্য হয়, এবাদতের জন্য হয়, এগুলো বেদাত হয় না। কিন্তু এসি মসজিদ, ফ্যানওয়ালা মসজিদ, যত উন্নত মসজিদ হোক, কিন্তু জুমার নামাজ 1400 বছর আগেও 2 রাকাত, এখনো 2 রাকাত। এখানে 2 রাকাতের নামাজ 4 রাকাত বানানো যাবে না। 4 রাকাত বানানো, বানালে ওইটা বেদাত। কিন্তু যদি ওই নামাজের জন্য অত্যাধুনিক যা বানাবেন, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক? হজে যাই এক সময় হেঁটে হেঁটে, গাড়িতে, কত কিছুতে যাই, তো এখন বিমানে যাই, তাহলে বিমান কি বেদাত? কেন বেদাত না? এটা হজে যাওয়ার জন্য, এটা এবাদতের জন্য, এটা এবাদত না। কিন্তু হজে যাওয়ার পরে যদি বলি এক সময় মানুষেরা হেঁটে হেঁটে কষ্ট করেই আসছে, তখন তাওয়াব করছে 7 বার, 7 চক্করে এক তাওয়াব, এখন 7 চক্কর করলে হবে না, এখন বিমানে আসছি, এখন 8 চক্কর করব, 1 চক্কর বাড়াই দিলেন, এটার নাম কি? বেদাত। এবাদতের ভিতরে বাড়ানো কমানো যাবে না, কিন্তু এবাদতের জন্য, যেমন এবাদতের জন্য এই যে মাইকেটা ব্যবহার করলাম, মাইকেটা বেদাত না, এটা নবীর যুগে ছিল না, কিন্তু এটা এবাদত না, এটা এবাদতের উপকরণ, এটা এবাদতের জন্য। কিন্তু এই মাইক দিয়ে যে কথাগুলা বলতেছি, এই কথা 1400 বছর আগের যেই কথা, এখনো সেই কথাগুলাই বলতে হবে। কোরআনের আয়াতের বাহিরে মিথ্যা কথা বলা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাহিরে মিথ্যা কথা বলা যাবে না। বললে সেটা সুন্নতের খেলাফ বেদাত হবে, কিন্তু মাইক এটা বেদাত ও সুন্নতের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এইভাবে খেয়াল রাখতে হবে, বেদাত হবে এবাদতের ভিতরে। তিন নম্বর খেয়াল রাখতে হবে, মিম্মালা আসলালাহু ফিশারে, বেদাত হলে এটার কোনো দলিল নাই। বেদাতের কি কোনো দলিল নেই, সুন্নতের দলিল আছে। অনেক সময় আমাদের দেশে মূর্খতা বশত অনেকে বেদাতের দলিল চায়, কয় মিয়া এটা যে করা যাবে না, কই পাইছ, কোন হাদিসে পাইছ, কোন কিতাবে পাইছ, দলিল নিয়ে আসো। বেদাতের দলিল চায়, বেদাত ওই জিনিস যে জিনিসের দলিল নাই, সুন্নত ওই জিনিস যে জিনিসের দলিল আছে। এটা যদি দলিলে থাকতো এটা বেদাত থাকতো না, এটা সুন্নত হয়ে যাইতো। এই জন্য কেউ যদি কয় মিয়া এটা বেদাত, এটা দলিল দেওয়া লাগবে না। যদি কেউ কয় এটা সুন্নত, দলিল দিবেন তিনি, এটা বুঝতে হবে। কে দলিল দেখাবে? যিনি বলবেন এটা সুন্নত, দলিল দেখাবেন তিনি। কেউ যদি কয় এটা বেদাত, এটা দলিল নেই। যেমন ধরেন এখানে একটা সুন্দর বাড়ি আছে, আমি কইলাম সম্মানিত ভাই বোনেরা শুনেন, এই যে বাড়ি একটা দেখতেছেন এত সুন্দর, এই বাড়িটা কিন্তু আমার না, বাড়িটা আমার না। আমি ঘোষণা দিলাম এই ওয়াজ মাহফিলে, আপনারা সবাই কইলেন শায়েখ আপনি এত কষ্ট করে ঢাকা থেকে আসছেন, আপনি আমাদেরকে এতক্ষণ ওয়াজ করছেন, কিন্তু যাওয়ার আগে আপনি দলিলটা কাগজটা দেখাই যাবেন বাড়ি এটা যে আপনার না। আপনি যে কইছেন বাড়ি এটা আপনার না, দলিলটা কাগজটা খতিয়ানটা ফজটাটা আমাদেরকে একটু দেখাই যাবেন। আচ্ছা, আমাকে যদি এক মাসও আপনারা বগুড়ার ভাইয়েরা ধরে রাখেন যে এটার কাগজ দেখাই যান, খতিয়ান দেখাই যান, ফজটা দেখাই যান, আমি দেখাইতে পারবো? এই বাড়ির কাগজ নাই, কবলা নাই, খতিয়ান নাই, আমার কাছে পজডা নাই, কিছু নাই, এই জন্য তো বাড়ি এটা আমার না। যদি আমার কাছে খতিয়ান থাকতো, কবলা থাকতো, দলিল থাকতো, তো বাড়ি এটা তো আমারে হইতো, আমার না হইতো না। তাহলে যে জিনিস বেদাত ওই জিনিসের কোনো খতিয়ান নাই, দলিল নাই, পজডা নাই, কিচ্ছু নাই, দেখাবো কোথা থেকে? এই জন্য বেদাতের কোনো দলিল ছাওয়া যাবে না। দুই একটা বেদাতের কথা বলে শেষ, অসংখ্য বেদাত, শত শত বেদাত আছে, আপনাদের এই দিকে আলহামদুলিল্লাহ নাই, কিন্তু বাংলাদেশে বেদাত আর বেদাত, সয়লাব বেদাত, কত রকমের বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অতিরঞ্জনে কত বেদাতের যে আবিষ্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে বেদাত, দরুদের নামে বেদাত, জিকিরের নামে বেদাত, তারপরে ওজুর মধ্যে বেদাত, সলাতের মধ্যে বেদাত, প্রত্যেকটা এবাদতের সাথে আগে পরে ভালো মনে করে করে অনেক এবাদত সংযুক্ত করা হয়েছে, এগুলোর নাম হইল বেদাত। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা সবসময় প্রত্যেকে চেষ্টা করব যে শিরিক এবং বেদাত মুক্ত থাকার, শিরিক মুক্ত তাওহিদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে দায়েম ও কায়েম থাকার। এটাই যদি থাকি তাহলে আমি আপনি হেদায়েতের উপরে থাকব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নাজাতের আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহিদি ঈমান নসিব করুন, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সকল সহযোগিতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।